بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه أجمعين. قال الإمام ابن حجر رحمه الله: باب الأدب. এরপরে তিনি বলছেন: عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم حق المسلم على المسلم ست، إذا لقيته فسلم عليه، وإذا دعاك فأجبه، وإذا استنصحك فانصح، وإذا عطس فحمد الله فشمته، وإذا مرض فعده، وإذا مات فاتبعه. رواه مسلم. এটা হলো এই অনুচ্ছেদ আদবের। আমরা সাধারণত আদব বুঝি, মানুষের সাথে কীরকম আচরণ করতে হয় এগুলিকে আদব বলি না? বড়ের সাথে বড় বড় জিনিস, তার সাথে কীরকম কথা বলবো, ছোটদের সাথে কীরকম কথা বলবো, মা বাবার সাথে কীরকম কথা বলবো ইত্যাদি, মুসলমানের সাথে একজন আরেকজনের সাথে কীরকম আচরণ করবে, এইসব হচ্ছে আদবের অন্তর্ভুক্ত। যেমন আপনি অনেক সময় বলেন ছেলেটা আদব ছিল না, বুঝি না আমরা, তো এই হচ্ছে আদব। আমি আর ব্যাখ্যা যাচ্ছি না, এটি মনে করেন আচার আচরণ যেগুলি ওগুলি হচ্ছে আদব, এটা প্রসিদ্ধ। প্রথম যে হাদিস এই অনুচ্ছেদে উল্লেখ করেছেন তা আপনাদের অনেকেই হয়তো জানেন, কারণ গত সপ্তাহে আমি দুই এক জায়গায় এই হাদিসটি পেশ করেছি আর বিভিন্ন জায়গায় পেশ করা হয়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক মুসলিমের উপর অপর মুসলিমের হক হচ্ছে ছয়টা। কয়টা হক? ছয়টা। প্রত্যেকেই আপনার হক আমার উপর, আমার হক আপনার উপর, যেহেতু আমরা সবাই মুসলমান। তাহলে একবার বলি আলহামদুলিল্লাহ। আচ্ছা বলেন, কেউ যদি বড় কোটিপতি হয়, কোটিপতি কি বোঝেন? সাধারণ কোটিপতি না, বর্তমান বিশ্বের প্রধান ধনী যে ব্যক্তি, কত হাজার কোটি টাকার মালিক, ঠিক না? তো এত বড় ধনী, কিন্তু সে যদি ইসলামের অবস্থায় মারা না যায়, অর্থাৎ অমুসলিম অবস্থায় মারা যায়, তাহলে এইসব টাকা পয়সা তার কোনো কাজে আসবে? বুঝতে পারছেন তো? তো আসল জিনিস হচ্ছে ইসলাম। ইসলাম আছে, আপনার আমল ইনশা আল্লাহ আল্লাহ কবুল করবেন। ইসলাম নাই, তোমার কোনো আমল ভালো আমল করে না কেন, কোটি কোটি টাকা গরিবদের মধ্যে বন্টন করে দাও, মসজিদ মাদ্রাসা বানিয়ে দাও, কিন্তু তোমার মধ্যে দিন নাই, এই সব আমল তোমার বিফল, আল্লাহ পাক কবুল করবে না। স্পষ্ট কিনা? আর আপনি গরিব, আপনি মুসলিম, আপনি ছোটোমোটো আমল করেন, এক টাকা আল্লাহর পথে ব্যয় করেন, এটাও আল্লাহ কবুল করবে, বলেন আলহামদুলিল্লাহ। এক মুসলিম অপর মুসলিমের ভাই, এটা আমরা সবাই জানি, এক মুসলিম অপর মুসলিমের ভাই, কিন্তু ভ্রাতৃত্ব ভূত নেই, এই হচ্ছে মুশকিলা। জানি আমরা এক মুসলিম অপর মুসলিমের ভাই, কিন্তু ভ্রাতৃত্ব বোধ নেই আমাদের মধ্যে, এইটা হলো দুর্বলতা। তো এ হাদিসে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এক মুসলিমের অপর মুসলিমের উপর ছয়টি হক, তার অধিকার, তার দাবি। প্রথম নম্বর, ইদা লাকিতাহু ফাসাল্লিম আলাইহি, তুমি তার সাথে সাক্ষাৎ করলে তাকে সালাম করো। তো আমরা সবাই সালাম করি আলহামদুলিল্লাহ, ঠিক না? এখানে এসেছেন আপনারা অনেক শিখেছেন, কিন্তু বাংলাদেশ থাকলে কী অবস্থা হতো আল্লাহ আলাম, এখনও সেরকম সালাম প্রচার হয় না বাংলাদেশের মাটিতে, ঠিক না? এখানে এসে লোকজন অনেকটা শিখে, তবুও অনেক মুসলিম আছে ওটা যেমন শিখতে চায় না, তবু আমল নাই। একজন আর একজনকে এখানেও পাওয়া যায় সালাম করে না শুরুতে, অথচ কত সুন্দর পরিবেশ এখানে। আপনার কফিল যদি আপনার কাছে আসে, আপনি সালাম করেন না ও সালাম করে? এই সালামের প্রচলন এখানে আছে? আচ্ছা, বড় শেখ আসলেন উনি এসে আপনাকে সালাম করবেন না? বড় ব্যক্তিত্ব, মনে করেন এই শহরের প্রধান বিচারপতি যদি আমাদের এখানে আসেন দেখবেন উনি এসে সালাম করবেন। এটি হচ্ছে সহিহ আলহামদুলিল্লাহ। ইদা লাকিতাহুম ফাসাল্লিম আলাই, তুমি তোমার ভাইয়ের সাথে সাক্ষাৎ করলে তাকে সালাম করো। তো সংক্ষিপ্ত এই হাদিসটি আপনাদের বোধগম্য হওয়ার জন্য বলছি, আসসালামু আলাইকুম। একবার বলেন আপনারা, কয়েস মমতাজ, আসসালামু আলাইকুম, স্পষ্ট করে বলবেন, মুখ বাকিয়ে বাকিয়ে বলতে নাই, প্রশস্ত করে মানে মুখ খুলে বলবেন সুন্দর আওয়াজে যেন আরেকজন বুঝতে পারে, আসসালামু আলাইকুম। আচ্ছা, আবার ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতু। আচ্ছা, এই তিনটি বাক্য হচ্ছে তাই না? এরকম বললে 30 নাকি? আলহামদুলিল্লাহ, আর না কমপক্ষে আসসালামু আলাইকুম। বুঝতে পারছেন, এটা হচ্ছে আপনার ভাইয়ের হক, আপনি তার সাথে সাক্ষাৎ করলে আসসালামু আলাইকুম বলে সাক্ষাৎ করবেন। এমনিভাবে কোনো কোনো রেওয়ায়েতে এসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তি সালামের আগে কথা শুরু করে তাহলে তুমি তার কথার জবাব দিও না। বুঝতে পারছেন, সালামের আগে কথা শুরু করলে কথার জবাব নেই, আগে সালাম করতে হবে। সুবহানাল্লাহ, আগে সালাম পরে কালাম। ইদা লাকিতাহুম ফাসাল্লিম আলাই, যখনই তুমি তার সাথে সাক্ষাৎ করো তখনই সালাম করো, এটা হলো তার হক। আচ্ছা, এই জায়গায় আপনি খাবার খাচ্ছেন, আমাদের দেশে একটা প্রচলন আছে যদি মানুষ খাবার খায় এই অবস্থা সালাম করে না, ঠিক না? এর কোনো দলিল নেই, কারণ নবী বলেছেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যখনই তুমি তোমার ভাইয়ের সাথে সাক্ষাৎ করবে তুমি তাকে সালাম করবে। আচ্ছা বলেন তো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য হাদিসে বলেছেন, মান বাদা বিল কালামি ক্বাবলা আস-সালাম ফালা তুজিবুহু, যে সালামের আগে কালাম করে তোমরা তার কথার জবাব দিবে না। তো ওই লোকটি এসে যে খাবার খাচ্ছে তাদের কথা মোতাবেক সালাম না করে কথা বলছে, তো এটা কি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তালিম বিরোধী হচ্ছে না? কথা বুঝছেন, কথা বলতে পারে আর সালাম করলে নাকি দোষ হয়ে যায়? একবার বলি, নাউযু বিল্লাহ, কথা বলা যায় সালাম করলে দোষ? আপনি খাবার খাচ্ছেন, ভাত খাচ্ছেন, হালাল না হারাম? মাশাআল্লাহ। অথবা আরও কিছু খাচ্ছেন, স্যান্ডউইচ খাচ্ছেন, অথবা ব্রুস্ট বিরিয়ানি, একটা কথা বললাম, ভালো ভালো জিনিস খাচ্ছেন, ফলমূল খাচ্ছেন, এরকম দই মাঠা ইত্যাদি খাচ্ছেন, আপনাকে এসে সালাম করলাম, আসসালামু আলাইকুম, না সালাম করুন না, সালাম করুন, কিন্তু কথা বলতে পারে, কেমন আছেন বলা যায়, আর আসসালামু আলাইকুম বলা যায়। এটা একদম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তালিম বিরোধী, যদিও কোনো কোনো আলিম হয়তো বলেছেন কিন্তু এটা সঠিক না। বুঝতে পারলেন, সালাম করবেন খাবারের অবস্থায়, যেহেতু সে খাবার খাচ্ছে ভালো হালাল জিনিস খাচ্ছে, তবে কেউ যদি হারাম জিনিস খায় তো আপনি কীরকম করে তাকে সালাম করবেন? সালামের উপযোগী নাকি? মদ খাচ্ছে সালাম করবেন? সিগারেট খাচ্ছে কি সালাম? সিগারেট হারাম জিনিস, হারাম খাওয়া অবস্থায় তাকে সালাম করবেন না। কোথাও যে ধূমপাই ধূমপান করা অবস্থায় তাকে সালাম করতে নাই, যেহেতু সে হারাম কাজ করছে। কিন্তু আপনি ভালো জিনিস খাচ্ছেন, খাবার খাচ্ছেন, ভাত খাচ্ছেন, বিরিয়ানি, রুটি ইত্যাদি, তো কেন সালাম করবে না? তাই সালাম করা যায়, ইদা লাকাইতাহু ফাসাল্লিম আলাইহি। আচ্ছা, সালামের জবাব, ইদা হুইয়িতুম বিতাহিয়াতিন ফাহাইয়ু বিআহসানা মিনহা আও রুদ্দুহা। তোমাকে, তোমাদেরকে যদি সালাম করা হয় তাহলে যেভাবে সালাম করা হলো সেরকমই তার উত্তর দিবে, কিংবা এর থেকে উত্তম পদ্ধতিতে উত্তর দিবে। বুঝলেন, এটা হচ্ছে রব্বুল আলমিনের কালাম। তাই যেভাবে সে সালাম করেছে ওইভাবে, যেমন বললো আসসালামু আলাইকুম, তো আসসালামু আলাইকুম বললে হয়ে গেল, ঠিক না? আর না হয় ওয়ালাইকুম আসসালাম, কারণ আসসালামু আলাইকুমের, আসসালামু আলাইকুম থেকে ওয়ালাইকুম আসসালামের মধ্যে কথার শক্তি বেশি, তাই ওয়ালাইকুম আসসালাম বলবে। আর না হয় বাড়িয়ে ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ওয়া বারাকাতু, বুঝতে পারছেন? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সে বললো আপনি ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ওয়া বারাকাতু। আর না হয় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতু, সে বলছে আপনি বলেন ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু। এটা হচ্ছে মুসলমানের হক, ইদা লাকাইতাহু ফাসাল্লিম আলাইহি। এক ভাই সালাতের অবস্থায় আছে, সালাতের অবস্থায় আপনি এসে সালাম করলেন, দেখুন কথা, একটা মানুষ নামাজ পড়ছে, কিনা আপনি সালাম করলেন, হয়তো কেউ কেউ বলতে পারে নামাজিকে সালাম করো না, বলতে পারে কিনা, কিন্তু আসলে এটা ঠিক না। নামাজরত অবস্থায় এসে সালাম করা যায়, হাসান পর্যায়ের রেওয়ায়ত আবু দাউদ ইত্যাদিতে এসছেন, আবদুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু আনহুমা বিলাল রাদিয়াল্লাহু আনহুকে প্রশ্ন করেছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সালাত পড়ছিলেন ওই সময় লোকজন এসে সালাম করলে তিনি সালামের উত্তর কিভাবে দিলেন? তো বিলাল রাদিয়াল্লাহু আনহু বললেন হাত দিয়ে ইশারা করে উত্তর দিয়েছেন। কথা বুঝতে পারছেন? হাত দিয়ে ইশারা করে সালামের উত্তর দিয়েছেন। তাই সালাতের অবস্থায় সালাম করা যায় কিনা? যায়। আচ্ছা, আপনি বুঝতে পারছেন, যেমন কেউ যেমন এত মগ্ন সালাতে বুঝতেই পারে না, মাফি মুশকিল, সালামের উত্তর দিবে না, কারণ সে বুঝতেই পারছে না, বুঝতে পারছেন? আপনি বুঝতে পারছেন সালাম দিচ্ছি, এরকম হাত করে এরকম ইশারা করবেন। আর এটা শেখ নাসিরউদ্দিন আলবানী রহমতুল্লাহ আলাইহি, আমাদের শেখ ইবনে উসাইমিন রহমতুল্লাহ আলাইহি, বুঝতে পারছেন, বলছেন এটা সুন্নাহ। তো এর উপর আপনার আমল করবেন, হাত দিয়ে ইশারা করে, মুখ দিয়ে বলা নিষেধ, কারণ মুখ দিয়ে ওয়ালাইকুম আসসালাম বললে তার কথার জবাব হয়ে যাচ্ছে, তো নামাজ কি হয়ে যাবে? বাতিল। মুখ দিয়ে বলবেন না, হাত দিয়ে ইশারা, বুঝতে পারছেন? হাত দিয়ে ইশারা, ইদা লাকাইতাহু ফাসাল্লিম আলাইহি ওয়া ইদা দাআক ফাআজিবহু। যখন সে তোমাকে দাওয়াত দেয় তুমি তার দাওয়াত কবুল করো। তো সালাম সম্পর্কে একটু বিস্তারিত আলোচনা করলাম, বাকিগুলি সম্পর্কে এখন বিস্তারিত আলোচনা করবো না, পরের দর্শে। দাওয়াত দিলে দাওয়াত কবুল, এটা তো আমরা সবাই বুঝি, খাবারের দাওয়াত দিলে আলাতুল যায়। আবার যদি ভালো হয়, খাবারটা ভালো হলে আসবে যে কোনো জায়গায়, যদি দাওয়াত দেয় বিরিয়ানি অথবা অমুক প্রসিদ্ধ হোটেলের বিরিয়ানি নিয়ে আসছি, লোকজন একটু ভালো করে খাবে, তো দেখবেন 100 জনের পরিবর্তে 200 জন হয়ে যাবে, ঠিক না? ঠিক, আলহামদুলিল্লাহ, মুশকিল দাওয়া, কারণ নবী বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইদা দাআকা ফাআজিবহু, তোমাকে যদি তোমার ভাই দাওয়াত দেয় তাহলে তুমি তার দাওয়াত কবুল করবে। ওয়াইদা ইসতানসাহাকা ফানসাহহু, যদি সে তোমার কাছে উপদেশ চায়, পরামর্শ, তাহলে তুমি তাকে ভালো পরামর্শ দিবে, উপদেশ দিবে। কারণ বিশেষ কোনো একটা কাজ করতে যাচ্ছে, তার সন্দেহ হয়েছে করবে কি না, বা এরকম দেখলো আপনি ভালো লোক এই বিষয়ে আপনার অভিজ্ঞতা রয়েছে, আপনার কাছে এসে বলল এটা দেখুন ভাই এটা করতে পারবো কিনা আপনি আল্লাহ ইজ্জা খের, তো আপনার অভিজ্ঞতা আছে, এই অবস্থায় গোপন রাখা যায় না। আর যদি আপনি না জানেন বলে আমি জানি না ভাই, বুঝতে পারছেন স্পষ্ট করে, ও ইদাস্তান সহাকা ফান সহু, উপদেশ চাইলে তাকে উপদেশ দিবে, এটা নবীর অর্ডার সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি জানো দিবে। আরেকটা ও ইদা আতাসা ফাহামিদাল্লাহ ফাশাম্মিতহু, সে হাঁচি দিলে আর যদি বলে আলহামদুলিল্লাহ তখন তুমি তার হাঁচির জবাব দিবে। আপনার হাঁচি দেন না কারো হাঁচি আসে না, ওনার বলতে হয় না, হ্যাঁ হাঁচি সবারই আসে আলহামদুলিল্লাহ, একটা নিয়ামত। হাঁচি যদি আসে, যার হাঁচি আসলো সে বলবে আলহামদুলিল্লাহ, আর আপনি সে আলহামদুলিল্লাহ বলছে আপনি শুনেছেন, আপনি তার জবাব দিবেন, বলবেন ইয়ারহামুকাল্লাহ, কি বলবেন? অনেকে ইয়ারহামুকাল্লাহ জানে না, সৌদির সাথে থাকে, সৌদি আরব থাকে, ইয়ারহামুকাল্লাহকে আরও কী বলে দে, এটা শিখতে শিখবে, এটা এগুলো জরুরি সবসময়। হাঁচি সবারই আসে, হাঁচির জবাব দিতে হয়, হাঁচি আসলো জবাব দিবেন না, যার হাঁচি আসলো সে বলবে আলহামদুলিল্লাহ, আর যিনি শুনলেন তিনি বলবেন ইয়ারহামুকাল্লাহ। আচ্ছা, এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারীর রিওয়ায়াত, তারপরে যেন তার ভাই আবার বলে ইয়াহদিকুমুল্লাহু ওয়া ইউসলিহু বালাকুম, কি বলবেন? ইয়াহদিকুমুল্লাহু ওয়া ইউসলিহু বালাকুম। যেসব ভাই জানেন না আপনারা শিখবেন আর এটা প্রচার করবেন, জরুরি, ইনশাআল্লাহ বিস্তারিত অন্যদিন আসবে। ওয়া ইযা মারিদা ফাউদহু, যদি সে রোগাক্রান্ত হয় তখন তুমি তার দেখাশোনা করবে। রুগী হলে মানুষ যদি তাকে দেখতে যায় এটাকে বলা হয় বলে ইয়াদা, আর এমনি যদি মানুষ সুস্থ থাকে আর গেলেন এটাকে বলে জিয়ারা, কথা বুঝলেন? রুগীকে দেখতে গেলে ওটাকে বলা হয় ইয়াদা, আর সাধারণত মানুষ একজন আরেকজন দিকে দেখতে যায় ওটা বলছে কি জিয়ারা। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্দেশ দিচ্ছেন, বলছেন ও ইদা মারিদা ফাউদহু, সে যদি রোগাক্রান্ত হয় তখন তুমি তাকে দেখতে যাবে, তার ইয়াদাহ করবে। এরপরে এই যে এর যে ফজিলতের যে মর্যাদা, এর মর্যাদা অন্যদিন বলব, পরের দর্শন ইনশাআল্লাহ। ও ইদা মাতা ফাত্তাবিউহু, যদি সে মারা যায় তাহলে তুমি তার অনুসরণ করবে, তার অনুসরণ বলতে তার গোসল দেওয়ার প্রয়োজন গোসল দিবে, কাফন পরানোর প্রয়োজন কাফন পরাবে, জানাজার সলাত সলাত সলাত পড়বে, এমনিভাবে লাশ দাফন করবে, অর্থাৎ মারা যাবার পর যেসব কাজ করা জরুরি ওগুলি করবে, ওগুলো অনুসরণ করবে। এই হলো ছয়টি হক। আবার বলি, তোমার ভাইয়ের সাথে সাক্ষাৎ করলে সালাম করবে, সে যদি তোমাকে দাওয়াত দেয় তার দাওয়াত কবুল করবে, সে উপদেশ চাইলে তুমি তাকে উপদেশ দিবে, তার যদি হাঁচি আসে আর সে আলহামদুলিল্লাহ বলে, কথা এটা এটা ইয়াদ রাখবেন, হাঁচি আসলো আর সে আলহামদুলিল্লাহ বলল, তাহলে আপনি আলহামদুলিল্লাহ বললেন না তাহলে সে তার উত্তর দিবে না, কথা বুঝছেন? আপনি বলবেন, অনেক মানুষ বুঝতে পারি না লা হাওলা ওয়া কুওয়াতা ইল্লা বিল্লাহ, আলহামদুলিল্লাহ পর্যন্ত মুখ থেকে বের হয় না। আবার যে সে ইয়ারহামুকাল্লাহ বলে তা শিখে না, আপনারা সৌদিতে থেকে যদি না শিখেন তাহলে যারা বাংলাদেশ বা ইন্ডিয়া আছে ওরা কি কীরকম শিখবি, কথা বুঝছেন? তো কী করবেন? আলহামদুলিল্লাহ যে বলল হাঁচি আসলো আর সে আলহামদুলিল্লাহ, আপনি বলবেন ইয়ারহামুকাল্লাহ। এরপরে ইয়ারহামুকাল্লাহ তো বলল বললেন আপনি, সে আবার বলবে ইয়াহদিকুমুল্লাহু ওয়া ইউসলিহু বালাকুম। চারটা, পাঁচ নম্বর, সে রোগাক্রান্ত হলে তুমি তার তাকে দেখতে যাবে। আচ্ছা, শুধু দেহা, উদ্দেশ্য শুধু দেহা নয়, এর সাথে সাথে সব কিছু, কিন্তু শুধু দেখতে যাওয়াই সব আলহামদুলিল্লাহ। যদি তার প্রয়োজন হয় কোনো কিছুর, তাহলে তার প্রয়োজনীয় জিনিস পূরণ করার চেষ্টা করবে, ইত্যাদি সব সামিল। কিন্তু দেখতে যাওয়াই সব ইনশাআল্লাহ পরের দর্শে আসছে। ওয়াইদা মাতা ফাত্তাবিউহু, ছয় নম্বর, মারা গেলে তুমি তার অনুসরণ করবে। তো আমরা সবাই চেষ্টা করব আমার মুসলিম ভাইয়ের জন্য হক আমি আদায় করতে পারি। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। আল্লাহুম্মা ইগফির লানা ওয়া লিওয়ালিদিনা ওয়া লিজামিইল মুসলিমিন আল আহইয়া মিনহুম ওয়াল মাইয়িতিন বিরাহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আল্লাহ তুমি আমাদেরকে মাফ করো, আমাদের মা বাবাদেরকে মাফ করো, দুনিয়ার সমস্ত মুসলমানদেরকে মাফ করো। আল্লাহ তুমি আমাদের সকলকে তোমার যাবতীয় বিধান পরিপূর্ণরূপে পালন করার তৌফিক দান করো। পাঁচ ওয়াক্ত সালাত জামাতের সাথে আদায় করার তৌফিক দাও। আয় আল্লাহ যাদের মধ্যে ত্রুটি আছে তাদের এই ত্রুটি দূর করার তৌফিক দাও। আল্লাহ আমাদের মা বাবাকে মাফ করো, দুনিয়ার সমস্ত মুসলমানদের মাফ করো। আল্লাহ আমাদের জ্ঞান বাড়িয়ে দাও, ইলম বাড়িয়ে দাও, স্মরণ শক্তি বাড়িয়ে দাও। আয় আল্লাহ তুমি আমাদেরকে ব্যাপকভাবে তোমার দিন প্রচার করার তৌফিক দান করো। আল্লাহ তুমি আমাদেরকে দুনিয়াতে কল্যাণ দাও, আখরাতে কল্যাণ দাও, জাহান্নাম থেকে নেজাত দাও, কবর আযাব থেকে নেজাত দাও, দুনিয়া আখরাতে কল্যাণ দান করো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলীম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।